السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين بغني بغني جابتو بشم شاء الله جنو রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। অতঃপর আজকে আমাদের ছোট্ট একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে খেয়াল খুশির অনুসরণ। খেয়াল খুশির অনুসরণ মানে মন মানি, এটা কেন খাও ইচ্ছা হয় তাই, ওই যে কোনো কোনো লোক আছে এটা কেন করছো, ওই যে মাই উইশ, উইশ তো বলে নাকি ইংরেজিতে, মানে আমার ইচ্ছা, সেটা আবার ইংরেজি ঝাড়ে মাই উইশ, এটা কেন করছো মাই উইশ। এ হচ্ছে এমন এক লোক যে মন যেটাকে ভালো লাগে সেটাকে গ্রহণ করে, ইসলামের বহু কিছু শোনে, যেটা নিজের মন মতো হয় সেটা গ্রহণ করে, যেটা মন মতো হয় না গ্রহণ করে না। মিঠা যেটা হয় মিঠা মিঠা হাফ হাফ, আর কড়ুয়া কড়ুয়া থু থু, যখন মিষ্টি সেটা খাবে আর তেতো হলে সেটা খাবে না, মানুষের প্রকৃতি তাই না। গোশত চর্বি আপনি খাবেন না, গোশতটা শুধু খাবেন, এটা মানুষের প্রকৃতি। কিন্তু ইসলামের ক্ষেত্রে এটা চলবে, ইসলামের ক্ষেত্রে যেটা আপনার তেতো হোক বা মিঠা হোক আপনার জন্য, ইসলামে কিন্তু সবই কল্যাণকর, কিন্তু অনেক সময়ে সেটা করতে কষ্ট হয় আর সেই জন্য আপনার কাছে তিক্ত মনে হতে পারে। যেমন ধরুন জিহাদ, জিহাদ খুব কঠিন কাজ তাই না, জীবন চলে যাবে আপনার। তারপর আরো অনেক কঠিন কাজ আছে, রাত্রে ঠান্ডার রাতে গোসল করে ফজরের নামাজ পড়া, এটা তো অনেক মানুষের কাছে জিহাদ থেকেও বেশি কঠিন তাই না, বিশাল কঠিন। এই জন্যে ফরজ গোসলকে আমানত বলা হয়েছে, যে আমানতে খেয়ানত করা যাবে না, লজ্জার খাতিরে গোসল করলাম না, গোসল না করে নামাজ গুল করে দিলাম, মহিলাদের পবিত্রতার পর গোসল না করে, পবিত্র হলো হয়তো মাগরিবের সময়, কেউ গোসল করবে, কখন গোসল করবে, চাই পরদিন জোহরে, তো এইভাবে নামাজগুলো নষ্ট করে, তো এই হচ্ছে আমানতের খেয়ানত, এ হচ্ছে কঠিন জিনিস, তিক্ত জিনিস গ্রহণ করব না, আর যেটা মিষ্টি গ্রহণ করব তাতে ঠিক আছে, তাতে সবাই ঠিক আছে। সাধারণত আমাদের যুবকদেরকে দেখবেন যে ইসলামের কঠিন, নামাজ নেই কিচ্ছু নেই, কিন্তু আপনি দেখবেন জলসার ক্ষেত্রে, তারপরে মিলাদের ক্ষেত্রে, তারপরে আর বাকি বিদাতি যেগুলো মহরম টহরম আছে সেগুলোর ক্ষেত্রে দেখবেন খুব লাফালাফি, খুব দাপাদাপি, কেন মিঠা মিঠা হাফ হাফ আর কড়ুয়া কড়ুয়া থু থু। খেয়াল খুশির অনুসরণ করে কিছু মানুষ মনমানি, আর আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে সে নির্দেশ গ্রহণ করে না, দুনিয়াতে চলার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখুন, যদি কেউ খেয়াল খুশি মতো খায় তো মানুষ বাঁচবে না মরবে। আপনি ডাক্তার বললো যে আপনার সুগার হয়েছে আপনি চিনি খাবেন না, আপনি বললেন আমার গরজটা, আমার যা ইচ্ছা আমি খাবো, বড় বড় রসগোল্লা দেখলি কে থাকা যায় নাকি, তো আপনি যদি ইচ্ছা মতো রসগোল্লা খান, ডাক্তারের কথা না মানেন, না মানেন, বাঁচবেন না মরবেন? স্বাভাবিক কথা, মরবেন। মন মানি চললে হবে না, আমি ইচ্ছা মতো খাবো চলবে না, আমি ইচ্ছা মতো পরবো, আমি অর্ধেক দেহে কাপড় পরবো, অর্ধেক দেহ বার করে রাখবো, কে দেখবে না দেখবে আমার গরজটা? যদি হয় তো অ্যাক্সিডেন্ট হবে, তুমি জানো না। খাবারও নিজের খাবে, দুনিয়ার ব্যাপারেও স্বেচ্ছাচারিতা চলবে না। তাহলে দিনের ব্যাপারে কি স্বেচ্ছাচারিতা চলতে পারে? বা নিজের ইচ্ছা মতো যেটা মানব, যেটা খুশি সেটা মানব, যেটা খুশি সেটা মানব না, দলিল আছে তাও মানব, আর দলিল না থাকলেও আমি সেটা মানব, এটাই একে বলা হয় খেয়াল খুশির অনুসরণ। মন যা চায় তাই বলি, তাই খাই তাই পড়ি, আমি আমার ইচ্ছা মতো চলি, যে পথে যায় আমার খুশি, যে পথে যায় আমার খুশি, যা লাগে মোর ভালো সেই কাজটাই করি, আমি যে মন পূজারি, আমি যে স্বেচ্ছাচারী, আমি কার ধার ধারি? কারো ধার ধারি না, আমি আমার নিজের ইচ্ছা মতো যা হবে আমি করব। বিবেক, যুক্তি, প্রমাণ, পরিণাম অগ্রাহ্য করে সত্য ন্যায়ের বিপরীত নিজের মন মতো চলা, নিজ খেয়াল খুশির অনুসরণ করা, আবেগ তাড়িত হয়ে কাজ করা, আবেগ তাড়িত হয়ে, যে অনেক আবেগী যুবক আছে, বাস আবেগে করে ফেলেছে হুজুর, আবেগ, তাদের পেছনে না যুক্তি থাকে, না দলিল থাকে, না প্রমাণ থাকে, আবেগে করে। মহান আল্লাহর ইবাদতের পথে অন্যতম বাধা হচ্ছে এই খেয়াল খুশির অনুসরণ। যে নিজের মনের গোলামি করে সে কি আল্লাহর গোলাম হতে পারে? যে নিজের খেয়াল খুশির দাসত্ব করে সে কি আল্লাহর দাস হতে পারে? প্রবৃত্তি পূজারী কি সুমহান স্রষ্টার বান্দা হতে পারে? কখনোই না। আসলে নিজ খেয়াল খুশির অনুসরণ করলে মানুষ ভ্রষ্ট হয়। ওই দেখুন, মহান আল্লাহ তার নবী দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে, দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, দাউদ তোমাকে আমি পৃথিবীতে খলিফা বানিয়েছি, রাজা বানিয়েছি, ফাহকুম বাইনান নাস বিল হক, হক দ্বারা, সত্য দ্বারা, ন্যায় পরায়ণতা ব্যবহার করে তুমি মানুষের মাঝে বিচার করো, নাকি মুখ দেখে ডাল দেবেন? বিচারটা হবে কিসের ভিত্তিতে? নিজের হলে পরে ছেড়ে দাও, আর পরের হলে পরে ধরো, মন্ত্রীর ছেলে ওকে ছেড়ে দাও, আর হানিম মণ্ডলের ছেলে ওকে ধরো, নিজের আত্মীয় হলে ছেড়ে দাও, আর পর হলে ধরো, বড় লোক হলে ধর ছেড়ে দাও, আর গরিব হলে ধরো, এরকম তো না। ইচ্ছা মতো হক অনুযায়ী বিচার করতে হবে, ইচ্ছা মতো নয়। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর নিজের খেয়াল খুশির অনুসরণ করো না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এরকম করলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে ভ্রষ্ট করে দেবে। ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, আর আল্লাহর রাস্তা থেকে যারা ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বেশ, ফালা ইয়াসুদ্দুন্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, যে ব্যক্তি নিজের হাওয়া, নিজের খেয়াল খুশির অনুসারী হয় সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ব্যতীত রেখে নিজ মনমানি পথ চলে, যে ব্যক্তি সুমহান স্রষ্টার বিধান ছাড়া নিজ খেয়াল খুশি ও রুচি মতো দিন গ্রহণ করে, পারাহার করে, আচরণ করে, ইবাদত করে, যে ব্যক্তি বিনা ইলমে নিজ খেয়াল খুশি মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে, নিজের খেয়াল খুশি মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে, কোরআন হাদিসকে প্রয়োগ করে, আপনারা দেখবেন ফেসবুকে টেসবুকে নিজের বুঝ অনুযায়ী যেখানে সেখানে ফিট করে দিয়েছে হাদিস, একটা কিছু ঘটনা ঘটলো, হাদিস ফিট করে দিল। বহু মানুষ আছে হাদিসের কোনো জ্ঞান রাখে না, বাংলা হাদিস পড়েছে, তুলে দিয়ে দিল। নিজের খেয়াল খুশি মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে কথা বলে, যে ব্যক্তি কেবল সেই ব্যক্তি থেকে দিন বা শরীয়ত বিধান গ্রহণ করে যাকে সে ভালোবাসে ও অতি ভক্তি করে, আর যে যার সে অন্ধ অনুকরণ করে, আর কেউ ভালো না। আমার হুজুর এটা বলেছে, আমার হুজুরের ফতোয়া, আমি এই হুজুর ছাড়া অন্য হুজুরকে চিনি না, জানি না, মানি না, তাই না? ওই যে মেয়েরা বলে, স্বামী আমি মানি না, এ পরের বেটা জানি না, বা স্বামী আমি জানি না, পরের বেটা মানি না। স্বামী কে মানতে চায় না কেন? এখন তো বুঝতেই পারছেন স্বামী স্ত্রী সমান সমান, সওয়া সওয়া, তাই না? এখন স্বামী এবং স্ত্রীর মর্যাদা সমান হয়ে গেছে, তাই পরের বেটা জানি না, স্বামী আমি মানি না। তারা সন্তান দেখেন মা বাপের কথা মানে না, চলে না, নিজের ইচ্ছা মতো চলছে, এটা করিস না রে যত বলেন আপনি, সে আপনার কথায় যাবে, মা বাপের কথায় যাবে না। তো এরা হচ্ছে কি, যে এরা একরকম, যে মান্য বরকে মান্য করে না। বাকি থাকলো কিছু মানুষ আছে যে দাদুপন্থী, আমার বাপ আমার দাদা যা করেছে তাই করব, আমি অন্যের কথা শুনবো না, আমার গ্রামের ইমাম সাহেব যা বলছে সেটাই ঠিক, অন্য গ্রামের ইমাম সাহেবের কথা আমি মানব না, আমার হুজুর যা বলেছে তাই ঠিক, অন্য হুজুরের কথা মানব না। এরকম এগুলো হচ্ছে কি, এক এক রকমের মন মানি, নিজের মন মনের মতো ফতোয়া গ্রহণ করা। দেখবেন অনেক সময় আছে ফতোয়া জিজ্ঞেস করবে, একই জিনিস জিজ্ঞেস করবে হেলালকে, বিলালকে, তারপরে তালালকে, নিয়ে কোনটা নেবে, কোনটা গ্রহণ করবে, যেটা মনের মতো হবে, মুনাফুত হবে। এটা করা উচিত না কি করা উচিত? হেলাল বিলাল তালাল তিনজনাই হচ্ছে মহাপণ্ডিত, বাহারুল উলুম, তিনজন ফতোয়া দিলেন তিন রকম, আপনি কোনটা মানবেন? যেটা সুবিধা মতো হবে আপনার সেটা, না কোনটা বলুন আপনারা? সহিটা আপনি কি করে বুঝবেন? আপনি এই আপনার তো জ্ঞান নেই, তো আপনি এই তিনজনের মধ্যে তিনজন বিশাল পণ্ডিত, দিগ্গজ পণ্ডিত, তিন রকম ফতোয়া দিলেন। এখন আপনি কি করে ভাববেন যে তিনজনের মধ্যে কোনটা ঠিক, কি করে আপনি ধরবেন? আপনার সে ক্ষমতা থাকবে তো ফতোয়া জিজ্ঞেস করতে যাবেন না, আপনি তো নিজেই তখন, যদি আপনার এই ক্ষমতাটা থাকে যে কোনটা সহি কোনটা জয়ীফ আমি জানি, তাহলে তো আর এই করবেন না। এই ক্ষেত্রে তিনটি আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন আপনাকে, সেই ক্ষেত্রে যেটা আপনার সুবিধা হবে, সুবিধাবাদ জিন্দাবাদ, আরে এটা খুব ভালো, চলো এই ফতোয়াটা মান, তাই না? একটা উদাহরণ বলবো, উদাহরণ যেমন মনে করুন হস্তমৈথুন একটা গোপন জিনিস, খুব খারাপ জিনিস না, সময় মতো ব্যবহার করা যায়। একজন মালেম বলল যে এটা হারাম, আল্লাহ কোরআনে বলেছেন যে কৃতদাসী, ওই যে কৃতদাসীর কথা এসে গেল আবার, কৃতদাসী এবং স্ত্রী ছাড়া যারা অন্য পন্থা ব্যবহার করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, কোরআনে দু জায়গাতে আছে। আর তার মানে হস্তমৈথুন করা যাবে না। আর একজন বলল না এটা এটা হারাম হওয়ার স্পষ্ট দলিল নেই, কোনো হাদিসে আসেনি, কোনো কোনো হাদিসে এসেছে যে আমার কেউ বলে, কোনো কোনো জানি না হাদিস আছে কি না, যে হাত কেয়ামতের দিনে দেখবে তার হাত গর্ভবতী হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, যাই হোক এসব কোনো সহি হাদিস নেই। অতএব সহি হাদিসে যখন আসেনি তখন এটা হালাল করতে পারে। তো আপনি দেখবেন ভালোই হলো, ও হুজুর তো হারাম বললো আর এ হুজুর হালাল বললো, তো আমি তো অভ্যেসই, তো আমি আমার হুজুরের ফতোয়া নিলাম। আপনি দেখলেন না যে কে কার দলিল, মানে কার দলিল শক্ত, বা কার বেশি ইলেম আছে, বা কার কথা দলিল পুষ্ট, যুক্তিযুক্ত, এ কথা আপনি আপনি খেয়ালই করলেন না। আপনি এমন অন্ধভাবে বা আপনার নিজের খেয়াল খুশি মতো একটা ফতোয়া গ্রহণ করলেন, সেটা শুধু আপনার সুবিধা বা জিন্দাবাদের জন্য, যে না ব্যাংকে সুদ হালাল না হারাম, হ্যাঁ কোনো কোনো আলেম হালাল বলেছেন না বলেননি, ওই যেটা লভ্যাংশ ইন্টারেস্ট, এটা সুদ না, কোনো কোনো আলেম বলেছেন, আপনি দেখলেন ওর কথা বাদ দাও, এই হুজুর বলেছেন চলো, বিলাল বলেছেন বিলালের কথা মানো, হেলাল বলেছে হারাম ও কথা বাদ দাও, আমার কাছে হুজ্জত আছে আল্লাহকে বলবো যে বিলাল হুজুর বিলাল হালাল বলেছিলেন আমরা খেয়েছি, চলবে এই এই যুক্তি আল্লাহর কাছে চলবে না? কেন? আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। একটা হাদিস আছে, জানি না আপনারা হয়তো, আমার কাছে অনেকে বলেছিলাম হাদিসটা, তো অনেকেই মানে কি অবাক হয়েছে, ইস্তাফতি কালবাক ওয়া ইন আফতাকাল মুফতুন, তোমার হৃদয় কাছে ফতোয়া নাও যদিও মুফতিরা ফতোয়া দিয়েছে। দেখছেন, এখনই বললেন যে মনমানি ফতোয়া নেওয়া হবে না, এখন আল্লাহ রসুল বলছেন তোমার হৃদয়কে জিজ্ঞেস করো যদিও মুফতিরা ফতোয়া দিয়েছে। এটা কোন ক্ষেত্রে? এটা মনমানির ক্ষেত্রে নয়। মনমানির ক্ষেত্রে হলো কি, তিনটে মুফতি তিন রকম ফতোয়া দিয়েছে, আপনার সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা খুশি সেটা মানে, তা না। তুমি এবার তোমার হৃদয়কে জিজ্ঞেস করো যে তিনজনের মধ্যে কারটা গ্রহণযোগ্য, এ নয় যে কোনটা সুবিধাজনক। ফাবাশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, সেই বান্দাদেরকে সুসংবাদ দাও যারা কথা শোনে, কথা শোনে কিন্তু কোনটাকে গ্রহণ করে, যেটা হাসান সেটা না, যেটা ভালো সেটা না। কি বলা হয়েছে? আহসানা। হাসান মানে কি? ভালো। আর আহসান মানে সবচেয়ে ভালো। হাসান মানে ভালো, আর আহসান মানে সবচেয়ে ভালো। কবির মানে বড়, আর আকবর মানে সবচেয়ে বড়। সবচেয়ে যেটা ভালো সেটা গ্রহণ করো, যদি তুমি এটা করো তাহলে দুটো সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে, তুমি তোমার বিবেককে কাজে লাগিয়ে যদি তুমি করো সবচেয়ে ভালো যেটা গ্রহণ করো তাহলে দুটো সার্টিফিকেট। নম্বর এক, উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হচ্ছে পথপ্রাপ্ত। তারা হচ্ছে কি? পথপ্রাপ্ত। জ্ঞান আপনার আছে, এই সার্টিফিকেট পেলেন, আর আপনাকে আল্লাহ, আপনি আল্লাহর হেদায়েত পাবেন, রাস্তা পাবেন। আল্লাহুল মুস্তাআন। তো কথা হলো কি, যে যখন আপনার এই শ্রেণী সংকট আসবে তখন আপনি মন মানি ফতোয়া নেবেন না, মন মেনে চলবেন না। একটা ব্যাস, যেটা আমার সুবিধা, ব্যাংকের সুদ খাওয়া সুবিধা, বসে বসে কোনো কিছু করতে হবে না, 10 লাখ টাকা ফিক্সড করে দাও আর তার সুদ ছাড়াও আর খাও আজীবন চলবে, কোনো চাকরি করতে হবে না, ব্যবসা করতে কোনো ঝামেলা নেই, না এরকম করলে হবে না। যেটা দলিল পুষ্ট, যে কথাটা সবচেয়ে সুন্দর, সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। আল্লাহ হামস্তান, উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এতক্ষণে মনে এলো, দেখছেন মন কেমন খেয়ানত করছে, ব্রেন খেয়ানত করছে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, মানে তারা হচ্ছে জ্ঞানী মানুষ। তো যাই হোক, এইভাবে যদি গ্রহণ করেন তবে, যদি মন মানি চলেন, মনের কথা আপনার যেটা ভালো লাগলো সেটা গ্রহণ করেন, তার ব্যাপারে বহু আয়াত আছে, অনেক আয়াত আছে কোরআনে, আমি দু একটা বলবো যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা, এ নবী, তুমি তো মানুষদেরকে আহ্বান করছো, হেদায়েতের দিকে আহ্বান করছো, সত্যের দিকে আহ্বান করছো, আল্লাহর দিকে আহ্বান করছো, জান্নাতের দিকে আহ্বান করছো, যদি তারা তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে কি? ফালাম, জেনে নাও, আন্নামা ইত্তাবিউনা আহওয়াআহুম, তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। তার মানে নবীকে যদি না মানা হয়, নবীর বিপরীতে যদি কারো কথা মানা হয় বা নিজের মন মতো চলা হয়, এটা নিজের মন মতো চলা হয়, বলছে ফাইন নামা ইত্তাবিউনা আহওয়াআহুম, আন্নামা ফালাম আন্নামা ইত্তাবিউনা আহওয়াআহুম, জেনে রাখো যে তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর তার থেকে বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহর হিদায়ত ছাড়া নিজের মন মতো, নিজের মনকে প্রভু বানিয়ে নেয়, নিজের মনের অনুসরণ করে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ দেখান না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, চলেন ফজিলত কি, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহা আন-নাফসা, নিজের নফসকে হাওয়া থেকে দূরে রাখে। হাওয়া, হাওয়া মানে কি বললাম, খেয়াল খুশি থেকে। তাহলে কি হবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। আর যারা মন মানি চলে তারা নিজের মনকে এলাহ বানিয়ে নেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুরকানে 43 নম্বর আয়াতে, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হ্যাঁ তুমি কি দেখেছো সেই লোককে যে নিজের হাওয়াকে, নিজের খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নেয়। এই জন্য শিরক বহু রকমের আছে, মূর্তি পূজা তো শিরক তাই না? মূর্তি পূজা শিরক এটা আমরা জানি, কবর পূজাকে শিরক অনেকে মানতে চায় না মুসলমান ভাই। এখানে মন পূজা, মন পূজাও একরকম শিরক, যে মন মতো চলে সে এক প্রকার শিরক করে। বেশ, তারপরে আরো অনেক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল ক্বিসতি শুহাদা আলিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু। এখানে বিচারের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ন্যায়সঙ্গতভাবে আল্লাহর ওয়াস্তে সাক্ষী দাও, বিচার করো, যদিও নিকট আত্মীয় হয় তো তাদের সপক্ষে তুমি বিচারে তাদের সপক্ষে রায় দেবে তা নয়, যদিও তারা নিজের মা বাপ হয় তারপরে নিজের আত্মীয় হয় ইত্যাদি। আর এখানে শেষকালে বলা হলো ফালা তাত্তাবিউল হাওয়া, খেয়াল খুশির অনুসরণ করো না, আন তাআদিলু, যে তোমরা ন্যায় পরায়ণতা ব্যবহার করবে না বা ন্যায় পরায়ণ হবে না, অন্যায়ভাবে বিচার করবে এটা খবরদার করো না। তারপরে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আমরি ফাত্তাবিহা, তোমাকে যে শরীয়তের নির্দেশ দিয়েছি তার তুমি অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। এটা হলো অপরের খেয়াল খুশি, এ হলো নিজের খেয়াল খুশি, আর এক হচ্ছে অপরের খেয়াল খুশি, মানে নেতার খেয়াল খুশি, কোন হুজুরের খেয়াল খুশি, তারও অনুসরণ তুমি করো না। যারা জানে না, যারা অজ্ঞ, তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাল যালিমিন, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে ইলম আসার পরে যদি ওদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে কি হয়ে যাবে? তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেম হয়ে যাবে। কুল লা আত্তাবিউ আহওয়াকুম কদ দলালতু ইযান, বলে দাও আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না, যদি করি তাহলে আমি ভ্রষ্ট হয়ে যাব, ওমা আনা মিনাল মুহতাদিন, আর আমি পথপ্রাপ্ত হব না। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, আর তাদের খেয়াল খুশির অনুসরণ করো না যারা আমার আয়াতসমূহকে মিথ্যা জ্ঞান করে। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না। ওয়াহুম বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা নিজেদের রবের সাথে শিরিক করে, তার মানে মুশরিকদের খেয়াল খুশির অনুসরণ করো না, তারা যেমন বলে সেরকম চলো না, কাফেরদের খেয়াল খুশির অনুসরণ করো না, তারা যেমন ইচ্ছা মতো বলে তাদের কথা মেনে নিও না। এইভাবে আরো বহু আয়াত আছে, অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে খেয়াল খুশি না নিজের খেয়াল খুশি অনুসরণ করা যাবে, আর না অপরের খেয়াল খুশির অনুসরণ করা যাবে বা গ্রহণ করা যাবে। বেশ, এবার দু একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াম্মাল মুহলিকাত ফাশুহুন মুতা ওয়া হাওয়ান মুত্তাবা ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, তিনটে কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন যে সেটা হচ্ছে সর্বনাশী। যদি কোনো মানুষের এই তিনটে থাকে বা তিনটের মধ্যে একটা থাকে তাহলে জানতে হবে তার মাঝে সর্বনাশী বন্যা এসেছে, সর্বনাশী তুফান এসেছে, ধ্বংসকারী ভূমিকম্প এসেছে, কিংবা তাকে জাহান্নামে ধ্বংস হতে হবে। এর মানে হচ্ছে মহলিকাত, তোমাকে ধ্বংস করে ছাড়বে। কি সহন মোতা, এমন কার্পণ্য, খুব কঠিন কার্পণ্য, কার্পণ্য মানে কৃপণতা, কৃপণতা মানে বখিলি, কুঞ্জুসি, আপনার হাত থেকে, আপনার মানি ব্যাগ থেকে, আপনার ব্যাংক থেকে একটা টাকাও বের হতে চায় না। আমাদের দেশে বলে পিঁপড়ের, খারাপ কথা অবশ্য, পিঁপড়ে পন টিপে খাওয়ায়, যে গুড়ে যদি পিঁপড়ে খেয়ে নেয়, কি বলে, পিঁপড়ে যদি গুড় খেয়ে নেয় তো এমনও মানুষ আছে টিপে বের করে নেবে, দেবে না, উল্টে যদি কেউ নেয় তো টিপে বের করে নেবে। এরা সিন্ধুকের কাছে টাকা ধার নেয়, মানে সিন্ধুক থেকে টাকা বের করতে চায় না, ধার নেয়, ধার, কখন আবার ভরবো, এমনি একরকম ব্যালেন্সের তাই তো। মোট কথা হচ্ছে খুবই মানে কঠিন কার্পণ্য। নম্বর দুই সেটা হচ্ছে হাওয়ান মুত্তাবা, খেয়াল খুশি, এমন খেয়াল খুশি যে মনে যা আসে তাই করে, তার অনুসরণ করা হয়, অনুসরণীয় হাওয়া বা খেয়াল খুশি। আর তিন নম্বর হচ্ছে ধ্বংসের বিষয় এজাবুল মার এ বেনাফসিহি, আত্মমুগ্ধতা। আত্মমুগ্ধতা কাকে বলে? মানে নিজেকে নিয়ে সে মুগ্ধ, আমি আলেম, আমি লেখক, আমি বক্তা, আমি নেতা, আমি বড়লোক, আমি আল্লাহর কাছে ভালো, মানে নিজেকে নিজে মুগ্ধ, মানে নিজেই সে নিজের প্রশংসা নিজেই করে আর নিজেকে মনে করে সে বড়, নিজেকেই মনে করে সে ভালো, যদিও গা মারেন, গা মানে না আপনি মোড়ল, নিজে নিজেই ভাবে মোড়ল, অথচ গা তাকে মোড়ল বলে মানে না। যাই হোক, এ একটা হাদিস, তাহলে বোঝা গেল যে ধ্বংসকারী জিনিস যে নিজে খেয়াল খুশি অনুযায়ী চলে। ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতিল গাই ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুদিল্লাতিল হাওয়া, আমি তোমাদের উপরে যেটা ভয় করি সেটা হচ্ছে কামনা, এটা হচ্ছে যৌন কামনা, আর হচ্ছে তোমাদের পেট, পেটের পেট পূজারি, মানে পেট যেখানে হালাল হারাম দেখবে না, বাস খেতে শুরু করে দিল। আর মুদিল্লাতিল হাওয়া, যে এমন খেয়াল খুশি যে খেয়াল খুশি মানুষকে ভ্রষ্ট করে দেয়। আর হাদিসে আছে আফদারুল জিহাদি আন ইউজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়া, সব থেকে শ্রেষ্ঠ জিহাদ, জিহাদ বহু রকমের আছে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হল নিজের মনের বিরুদ্ধে খেয়াল খুশির বিরুদ্ধে জিহাদ করা। আর একটি হাদিসে আছে ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারা বিহুম তিলকাল আহওয়া, যে আমার উম্মতের এমন একটি সম্প্রদায় আসছে, আসবে, যে তাদের মাঝে খেয়াল খুশি খুব কাজ করবে। কেমন করবে? কামাত এতাজারা আল কালাবু লি সাহেবিহি, যেমন জলাতঙ্কের রোগীকে সেই রোগ তার সমস্ত শরীরে কি হয়, রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরায় কি হয়ে যায়, মিলিত হয়ে যায়। এই জন্যে যদি পানি তার সামনে রাখা হয় তো পানিতে কি দেখে? হ্যাঁ, জলাতঙ্ক রোগ, বোঝেন তো? কুকুরে কামড় দিলে যেটা হয়, জল আতঙ্ক, জলের মধ্যে আতঙ্ক সৃষ্টি, এমন হয় যেন কুকুর আছে এতে, এমন অবস্থা হবে যে খেয়াল খুশির রোগও তাদের মাঝে ওইভাবে কাজ করবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে খেয়াল খুশি আর মন হচ্ছে তিন প্রকার। মন হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার মন হচ্ছে খুব ভালো, মাশা আল্লাহ, সমস্যা নেই, তাকে কি বলে? নাফসে মুতমাইন্না। আর মাঝারি ধরনের মন হচ্ছে ভালোতেও আছে মন্দতেও আছে, জলসাতেও আছে আর ও জলসাতেও আছে, গানেও আছে আর জলসাতেও আছে, দুধেও আছে মদেও আছে, এরকম আর কি। একে কি বলা হয়? নাফসে লওয়ামা। আর এই হচ্ছে সর্বনাশী, যার নাম হচ্ছে নাফসে, নাফসে আম্মারা বিশ্বু, নাফসে আম্মারা, নাফসে আম্মারা হচ্ছে কঠিন জিনিস। তো নাফসে আম্মারা সবসময় মন্দের দিকে ধাবিত করে, মন্দের দিকে নিয়ে যায়, আর এই নাফস হচ্ছে কঠিন। যাই হোক, ইন্নাল মিরআতা লা তুরিকা উয়ুবা ওয়াজহিকা মা সাদাহা ওয়া কাযালিকা নাফসুকা লা তুরিকা উয়ুবা নাফসিকা মা হাওয়াহা। আরবি কবিতাতে বলা হয়েছে যে আয়নায় যদি ময়লা থাকে বা ফাটা থাকে বা ইত্যাদি, তাহলে তোমার চেহারায় যে ত্রুটি আছে দেখাবে না, কোথায় কালো দাগ লেগে আছে, চোখে পেচুরি লেগে আছে, সেই আয়নায় কি দেখতে পাওয়া যাবে? যে আয়নাতে, যে আয়না নিজেই ময়লা। আর কাজালিকা নাফসিকা, তেমনি তোমার মন, তুমি নিজে নিজে তোমার ত্রুটি বুঝতে পারবে না যদি তোমার মনের আয়নাতে কি থাকে, খেয়াল খুশির দাগ থাকে। হ্যাঁ, তো এইভাবে অনেক কথা বলা হলো যে মনমানি করা চলবে না, মনমানি করলে চললে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। শেষ একটা আয়াত বলে শেষ করব, সেটা হচ্ছে প্রসিদ্ধ আয়াত, আপনারা সবাই শুনেছেন জানেন, ওয়ালাকাদ যারানা আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন এবং ইনসানকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। কি দোষ তাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে, কিন্তু হৃদয় যে কাজের জন্য দেওয়া হয়েছে সে কাজের জন্য ব্যয় করে না, ব্যবহার করে না। তার মানে কি, সঠিক ব্যবহার কি করে না হৃদয়? হৃদয়ে হ্যাঁ, ওদিকে প্রেম, ওদিকে তখন কত রকম কবিতা, কত রকম মেসেজ, তা তো ঠিক আছে হৃদয়, ওদিকে হৃদয় ঠিক আছে। তাহলে হৃদয় দ্বারা বোঝে না মানে কি, ভালোটা বোঝে না, মন্দের দিকে আছে, বলে অর্গুণ নেই বর্গুণে ভর্তি। তো এমন মানুষ যাকে হৃদয় দেওয়া হয়েছে, হৃদয় দিয়ে সঠিক জিনিস হৃদয়ঙ্গম করে না, যেমন কোরআন বুঝে পড়তে হবে দরকার নেই, বোঝার কোরআন বোঝার কোনো খেয়াল নেই, হাদিস বুঝতে হবে খেয়াল নেই, হৃদয়কে ব্যবহার করি এমন, যেমন বললাম অবৈধ প্রেম প্রণয় অমক তমক ইচ্ছা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি কিন্তু দেখে না। কি দেখে না কেন? সবাই তো দেখছে, কাফের শুধু দেখছে তাই না? দেখে না মানে কি, যে জিনিসটা দেখার কথা সেই জিনিসটা দেখে না, কোরআনের আয়াত সে দেখল না, কোরআনের আয়াত দেখল না, কোরআন পড়তে হবে শিখল না, ইত্যাদি। আর আল্লাহু মা জানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি কিন্তু শোনে না, শুনতে পায় না? নিশ্চয়ই শুনতে পায়। আরে বাবা কথা শুনিস না কেন, তোকে কতবার বললাম হাটে যা, হাট যা, বাজার যা, কথা শুনতে পাস না? বেটা শুনতে পেয়েছে না পায়নি? পেয়েছে, কিন্তু কি করেনি, মানেনি, শোনেনি মানে কি, মানেনি। কথা শোনা মানে হচ্ছে মানা, তাদেরকে কান দিয়েছি শোনে না, বহু শোনে, গান শোনে, যাত্রা শোনে, নাটক শোনে, বহু কিছু শোনে, কিন্তু যেটা শোনার দরকার সেটা শোনে না, অথবা যেটা মানার দরকার সেটা মানে না। এরা কিরকম, এদেরকে কি বলা যায়, এদেরকে হাইওয়ান বলা যায় তাই না, এদেরকে হাইওয়ান বলা যায়। অবশ্য বলবেন না কাউকে, কাউকে গালি দেবেন না, যদি কেউ এরকম হয় তাকে কি হাইওয়ান বলা যাবে? না না, এরকম বলবেন না, কিন্তু আল্লাহর কাছে সে হচ্ছে হাইওয়ান, সে হচ্ছে আন্নাম, চতুষ্পদ জন্তু, মানুষের দু পা, দুটো পা, কিন্তু এই তিনটে তাদের হৃদয় দিয়ে বোঝে না, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, তো সে চতুষ্পদ জন্তু। বরং আল্লাহ বলছেন বাল হুম মাদল, বরং ওদের থেকেও বেশি ভ্রষ্ট, এ দু পে মানুষ চার পে জানোয়ার থেকেও বেশি ভ্রষ্ট, কারণ ওদের তো নেই, এদের আছে, চতুষ্পদ জন্তু তবুও দেখে, চতুষ্পদ জন্তু তবুও শোনে, চতুষ্পদ জন্তু তবুও তার যে হৃদয় আছে সে দিয়ে বুঝতে পারে, রহম করে, দয়া করে, করে না করে না? ছেলে মেয়ে নিজের নিজের যে বাছুর টাছুর বা ছানা পোনা আছে দেখবেন, কোনোদিন আপনি একটা নিতে যান আপনাকে মারতে আসবে, তাহলে হৃদয় আছে না নাই? নিশ্চয় আছে, অনুভব করে, তুমি অনুভব করো না যেটা অনুভব করা দরকার। বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে উদাসীন গাফিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা প্রকৃত মানুষ হতে পারি, আর প্রকৃত মুসলিম ও মোমেন হতে পারি, আর তার জন্য নিজের খেয়াল খুশি থেকে দূরে থাকতে পারি, মনের খেয়াল খুশি পুজারি যেন না হয়, তাহলে আমরা সঠিক মানুষ হব ইনশাআল্লাহ। যেটা আমাদের আল্লাহ বলেন সেটা অনুসরণ করব, মান্য করব, যেটা আমাদের রাসূল বলেন, কোরআন ও হাদিসে যা বলা হয়েছে তার অনুসরণ করব, নিজের খেয়াল খুশির অনুসরণ করব না এবং অপরের খেয়াল খুশির অনুসরণ করব না, তাহলে খেয়াল খুশির পূজারি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।